بسم الله الرحمن الرحيم دايا موي بروم دايلو الله رنامي أرأيت الذي يكذب بالدين تمي كي دیکھیا چھو تاہا کے جے دین کے اشکار کرے فذلك الذي يدعو اليتيم شتو شئی جے یتیم کے روح بابے تڑایا دائے ولا يحض على طعام المسكين এবং সে অভাবগ্রস্তকে খাদ্যদানে উৎসাহ দেয় না فويل للمصلين সুতরাং দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের الذين هم عن صلاتهم ساهون যারা তাদের সালাত সম্বন্ধে উদাসীন الذين هم يراءون যারা লোক দেখানোর জন্য উহা করে ويمنعون الماعون এবং গৃহস্থলে প্রয়োজনীয় ছোটখাটো সাহায্য দানে বিরত থাকে